আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই? সুম্মা নুতবিউহুমুল আখিরিন, অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, অপরাধীদের প্রতি আমি এইরূপেই করিয়া থাকি। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য।